আমার অঙ্গ জুড়ে খেলছিলে প্রাণ, স্পন্দনে তার ছিলাম আমি জেগে। আমার অঙ্গ জুড়ে খেলছিলে প্রাণ, স্পন্দনে তার ছিলাম আমি জেগে। এখনো তোমার খেলা বন্ধ যদি হয়, আমার মরণ বিনে গাইতে হবে গান। তুমি খেলতে এসো, তুমি খেলতে এসো, তুমি খেলতে এসো, তুমি খেলতে এসো। আমার অঙ্গ জুড়ে খেলছিলে প্রাণ। না হয় খেলার নিয়ম জানি নে, জানে না তো অন্য অনেকে লোকে। আমি না হয় খেলার নিয়ম জানি নে, জানে না তো অন্য অনেকে লোকে। বরং তারাই তোমার জয়ের মহারথে সামিল হবার মর্ম না জেনে। এক এক করে অঙ্গ তোমার করছে যেখান খান, তবু খেলতে এসো, তুমি খেলতে এসো, তুমি খেলতে এসো, তুমি খেলতে এসো। আমার অঙ্গ জুড়ে খেলছিলে প্রাণ। শেখাও আমি প্রাণের ভাষা শিখি, শেখরো পাতার ছন্দ নেব চিনে। তুমি শেখাও আমি প্রাণের ভাষা শিখি, শেখরো পাতার ছন্দ নেব চিনে। রক্ত আমার তোমার রঙে লাল, রক্ত আমার তোমার রঙে লাল। এবার উঠবো জেগে তোমার জমিনে, তবু খেলতে এসো, তুমি খেলতে এসো, তুমি খেলতে এসো, তুমি খেলতে এসো। আমার অঙ্গ জুড়ে খেলছিলে প্রাণ।